شروع کریں گے. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব বরেণ্য নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যার মাধ্যমে ইসলাম সারা বিশ্বে ছড়িয়েছে, যার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠন হয়েছে, এবং যার মাধ্যমে মানুষের জীবনে ইসলামী সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছেন, এবং ইবাদত হল প্রত্যেক সেই গুপ্ত ও প্রকাশ্য কথা ও কাজ যা মহান আল্লাহ পছন্দ করেন, তাই হচ্ছে ইবাদত। নামাজ ইবাদত, রোজা হজ যাকাত ইবাদত, দান খয়রাত ইবাদত, ভালো কথা বলা ইবাদত, তেমনি আরো যত রকমের ভালো কাজ আছে সব ইবাদত। এবং মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করা ইবাদত, মানুষের মাঝে সুবিচার করা ইবাদত, আর স্ত্রীর বিছানা থেকে নিয়ে রাজ সিংহাসন পর্যন্ত বহু এমন কিছু আছে বলার এবং করার, সেসবগুলো যেগুলো আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন, তা হচ্ছে ইবাদত। আজকে দেশের পরিস্থিতি কেমন তা বুঝতেই পারছেন, বেশ কয়েকদিন থেকে দেশ উত্তপ্ত এবং সারা বিশ্ব উত্তপ্ত, আরব বিশ্ব থেকে নিয়ে আমাদের দেশ থেকে নিয়ে সব দেশই এখন উত্তপ্ত। ইসলামের সাথে পাশ্চাত্যের সংঘর্ষ, মুসলিমদের সাথে পাশ্চাত্য ঘেঁষা মুসলিমদের সংঘর্ষ, ধার্মিক মানুষের সাথে ধর্মনিরপেক্ষতার সংঘর্ষ, নানা সংঘর্ষে সাংঘর্ষিক পরিবেশ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষ কোন দিকে যাবে, আম পাবলিক কোন দিকে যাবে, সরল সহজ পথ খুঁজে পাচ্ছে না। আমি আপনাদেরকে আজকে একটি আলোচনায় শুধু এইটুকু জানাব যে ধর্মনিরপেক্ষতা কি, ধর্মনিরপেক্ষতার প্রয়োজনীয়তা কি, তার ক্ষতি কি, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এবং মুসলমানদের মধ্যে তার প্রয়োজনীয়তা আছে কি না আলোচনা করব। তবে আজই বলে রাখি, আমরা সবাই এক জায়গার লোক নই, বিভিন্ন জায়গায় মুসলমানরা বাস করছে, সারা বিশ্বে পৃথিবীতে বহু মুসলমান আছে যারা ইসলামী রাষ্ট্রে বাস করে, বহু মুসলমান আছে যারা মুসলিম দেশে বাস করে ইসলামী রাষ্ট্রে না, বহু মুসলিম আছে যারা অমুসলিম দেশে বাস করে। সুতরাং সবারই ক্ষেত্রে একরকম হবে না। আমি আমভাবে ধর্মনিরপেক্ষতা কি সেই আলোচনা করব, তারপরে মুসলিমদের মাঝে এর আমদানি কিভাবে হল, এর অনুপ্রবেশ কিভাবে ঘটল তা বলার চেষ্টা করব। আপনারা জানেন ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিটি বা সেকুলারিজম যাকে বলে, এটা একটা বিশ্বাস। এই বিশ্বাস যার মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মহীনতা, ধর্ম বলে কিছু নেই, এর হচ্ছে আসল অর্থ। এই ধর্মনিরপেক্ষতা আপনার যে অর্থগুলো আছে, বিশেষ করে বর্তমানে প্রচলিত, সেটা হচ্ছে কি যে সরকারে বা রাজনীতিতে বা রাষ্ট্রে ধর্মের কোন স্থান নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবাকার। ধর্ম হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে রাজনীতির কোনো সাথ নেই, রাজ্যের কোনো সাথ নেই, রাষ্ট্র পরিচালনার কোনো সাথ নেই। এই একটা বিশ্বাস। এই বিশ্বাস কোত্থেকে এলো? এটা আসলে একটা জাহেলি পরিভাষা, জাহেলি যুগের পরিভাষা, যেটা এসেছে দিনের নামে, ধর্মের নামে, যখন বেশি বাড়াবাড়ি ছিল এবং খ্রিস্টানদের মাঝে বেশি বাড়াবাড়ি ছিল, তখন থেকেই ধর্মহীনতা বা ধর্মনিরপেক্ষতা সৃষ্টি হয়েছে। কেন হল সৃষ্টি? প্রথমত ধর্ম নিয়ে বাড়াবাড়ির জন্য, ধর্ম নিয়ে একে অপরের দ্বন্দ্ব, এক মজাব অন্য মজাবকে কাফের বলা বলি, তারপর এক মজাব অন্য মজাবের রক্ত হালাল মনে করা, ধর্ম নিয়ে হানাহানি করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, সন্ত্রাস ইত্যাদি যখন বেশি বাড়াবাড়ি হতে লাগল, তখন এক শ্রেণীর মানুষ বলল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, বরং ধর্ম নিজে নিজের, বিশেষ করে রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই, এসো একসঙ্গে আমরা রাজনীতি করি, ধর্ম নিজে নিজে করো, এ নিয়ে বাড়াবাড়ি করো না। মোট কথা, ধর্ম নিয়ে বাড়াবাড়ির ফলে ধর্মনিরপেক্ষতা আসা একটা কারণ। তারপর ইউরোপে ধর্মের যে মূল নীতিগুলো ছিল সেই মূল নীতিতে পরিবর্তন ঘটিয়েছে। আপনারা জানেন এমনিতে তাওরাত ইনজিলে বহু তাহরিফ হয়েছে, তার মানে তার যে নুসুসগুলো, তার মানে তার উক্তিগুলো সেখানে বিকৃত করা হয়েছে, বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আর চার্চে বা গির্জার যারা যাজক পুরোহিত, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাদেরকে দিনের বিষয়ে, তাদেরকে অর্থনৈতিক বিষয়ে এবং রাজনীতি বিষয়ে সমস্ত প্রাধান্য ছিল কাদের উপরে? ওই যাজকদের উপরে, পুরোহিতদের উপরে, যেমন বর্তমানে আমাদেরকে বলা হচ্ছে মোল্লা, মোল্লাদের উপরে। ব্যঙ্গ করে, ঠাট্টা করে বলছে না, মোল্লারাই বলছে, মোল্লারাই খেলছে, মোল্লারাই চাচ্ছে। তখন ওই খ্রিস্টান মোল্লাদের উপরে সমস্ত অর্থনীতি এবং রাজনীতি থাকার ফলে এক শ্রেণীর মানুষ এসে বলল যে না, এদের মাঝেই সবকিছু থাকবে না, এই জন্য ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে নেওয়া হল। দ্বিতীয় কারণ হতে পারে তুগিয়ানুল মালি, তার মানে অর্থ যখন বেশি হতে লাগল আর অর্থ ব্যবস্থা যখন ধর্মের সাথে সাংঘর্ষিক হল, ধর্ম একরকম বলে, অর্থ ব্যবস্থা একরকম বলে, অর্থ খুব বাড়তে লাগল, তখন আপনারা বুঝতেই পারছেন যে সেই ক্ষেত্রে যখন কিছু মানুষের স্বার্থে আঘাত লাগল তখন তারা আর্থিক অবস্থা এই অর্থনীতি থেকে ধর্মকে আলাদা করতে চাইল। আর যারা তার দিনের মানুষ ছিল, যারা দিনী ধার্মিক লোক ছিল, ওই পুরোহিত যাজক তারা বেশি বেশি অর্থের মালিক হতে লাগলো, আওকাফের মালিক হতে লাগলো, এবং মানুষের কাছ থেকে যে দান চাঁদা আসত সেই সময়ের মালিক হতে লাগলো চার্চের লোকেরা। তখন কিছু মানুষ যাদের স্বার্থে আঘাত লেগেছিল তারা বলল ধর্মকে অর্থনীতি থেকে আলাদা করে নাও। আর আপনারা জানেন অর্থ জমানোর যে মূল কারণগুলো আছে তার মধ্যে চারটি কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে মাল জমা করা যায়। প্রথমে হচ্ছে টাকার ব্যবসা, টাকার ব্যবসায় প্রচুর মাল জমাতে পারা যায়, সেটা কি সুদ, ব্যাংকের মাধ্যমে হোক কিংবা ব্যক্তির মাধ্যমে হোক, যে মানুষ সুদ খায় সুদ নিয়ে প্রচুর টাকা কামানো যায়। এই জন্য আপনি দেখবেন যদি কোনো মুসলিম হালালিভাবে ব্যবসা করে তার যত না বরকত হবে, বরকত মানে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আভ্যন্তরিক দৃষ্টিতে বরকত কার হবে, মুসলিমের হবে। কিন্তু বাহ্যিকভাবে টাকা কার বেশি হবে, যে হারামি পথে ব্যবসা করে। সুদের ব্যবসা যাদের আছে তাদের বরকত বেশি, আর যারা হারাম পথ বর্জন করে সুদ না খেয়ে যারা ব্যবসা করবে তাদের ব্যবসাতে অত বরকত নেই, কিন্তু আসলেই বরকত আছে তাদেরই। বাহ্যিকভাবে রিবার মধ্যে মানে সুদের মধ্যে টাকা পয়সা বেশি আয় বরকত আছে। দু নম্বর হচ্ছে মাদকদ্রব্যের ব্যবসা, মাদকদ্রব্যের ব্যবসার মাধ্যমে টাকা পয়সা ইউরোপের প্রচুর আছে। তিন নম্বর হচ্ছে অস্ত্র ব্যবসা, অস্ত্র তৈরি করে অস্ত্রের ময়দান, যুদ্ধের ময়দান সৃষ্টি করো, যুদ্ধের মেলা সৃষ্টি করো, আর সেখানে অস্ত্র বিক্রি করো, যুদ্ধ লাগিয়ে দিচ্ছে দেশে দেশে, কিংবা একই দেশের মানুষদের মাঝে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে তারপরে অস্ত্র বিক্রি হচ্ছে, এ দেয় ওকে ও দেয় ওকে, আর যারা মরছে তারা মরছে। অস্ত্র বিক্রির মাধ্যমেও প্রচুর অর্থ উপগম হচ্ছে কাদের, এই ইউরোপীদের। আর তিন নম্বর হচ্ছে কারণ যে ওদের এত টাকা পয়সা কেন, ওরা এত অর্থশালী হলো কেন, বিত্তশালী হলো কেন, আর একটা ব্যবসার জন্য, সেটা হচ্ছে যৌন ব্যবসা। যৌন ব্যবসার ফলে তাদের যৌন স্বাধীনতার ফলে এক অপরে বহু টাকা সমাগম করতে পারে। এই কারণে ধর্মনিরপেক্ষতা তাদের প্রয়োজন ছিল, কারণ এই চারটে ব্যবসা যদি কোনো শাসনে ধর্ম থাকে এই চারটা ব্যবসা হারাম ব্যবসা, সেই হারাম ব্যবসার মাধ্যমে ধর্ম আসতে নিষেধ করবে, টাকা পয়সা আসতে নিষেধ করবে, উপার্জন করতে নিষেধ করবে, ধর্ম বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য বলল কি বাবা ধর্ম থেকে দূরে থাকো, ধর্ম যার যার, হ্যাঁ, আর ব্যবহার তার তার, বা রাজ্য তার তার, রাজনীতি সবার কার, সুতরাং ধর্মকে বিচ্ছিন্ন করো। আর একটা কারণ হচ্ছে রাজনৈতিক, মানে রাজনৈতিকের রাজনীতি বেশি বাড়াবাড়ি, রাজনীতির ক্ষেত্রে অতিরঞ্জন, রাজনীতি অতিরঞ্জন বাড়াবাড়ি, মানুষের মাঝে যেখানেই বসবেন সেখানে রাজনীতি, যেখানেই বসবেন সেখানে রাজনীতি, ছোট বাচ্চা আন্ডা বাচ্চা থেকে সবাই নিয়ে রাজনীতি রাজনীতি। এই রাজনীতির অতিরঞ্জনের ফলে আপনার ধর্মনিরপেক্ষতা একটা আসার কারণ। প্রথমেই বলে রাখি যে ধর্মনিরপেক্ষতা কোথা থেকে সৃষ্টি হয়েছে, সাধারণত ইহুদি চক্রান্তে এই ধর্মনিরপেক্ষতা সৃষ্টি হয়েছে ফ্রান্সে। ফ্রান্সে যখন খ্রিস্টানরা তাদের চার্চ থেকে গির্জা থেকে সমস্ত রাজনীতির ব্যাপারগুলো কন্ট্রোল করত, তখন ইহুদিরা ছিল কি সংখ্যালঘু, আর সংখ্যালঘু হয়ে তারা যখন কোনো মুখ পাচ্ছিল না, কোন পদক্ষেপ কোন ভূমিকা পাচ্ছিল না, তখন তারা আওয়াজ উঠালো যে আমাদেরকে এই দেশে, আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার আইন চালু করতে হবে। তাদের নিজেদের স্বার্থে তারা এমনভাবে বড় বড় পদ নিয়ে চেষ্টা চালাতে লাগল যে ১৭৮৯ খ্রিস্টাব্দে ইহুদিরা ফ্রান্সে ধর্মনিরপেক্ষতার আইন চালু করতে তারা সহজতা লাভ করল, এবং তারা সক্ষম হল, সাফল্য লাভ করল, হয়ে গেল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন হল। খ্রিস্টানদের মাঝে সেই ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র দেশ চলে এলো এবং সমাজ চলে এলো, আইন চলে এলো। তারপরে সেই হিসাবে আস্তে আস্তে দেখা গেল কি যে হ্যাঁ, এতে বহু সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে, সবাই তার মধ্যে সুযোগ সুবিধা লাভ করতে পারে। শুধু এক শ্রেণীর মানুষ যাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি তারাই যে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরই মতে আইন চলবে তা হবে না, বরং সবারই মতে আইন করতে হবে। এবং সেটা হল কি যে আইন তৈরি করবে নিজেরা নিজেদের উপরে প্রয়োগ করার জন্য। আইন কার হবে? আইন হবে জনগণের, জনগণের নিজের তৈরি করা আইন জনগণের উপরে চালানো হবে। অথচ মুসলিমরা কি বলে? মুসলিমরা বলে না, সৃষ্টি হচ্ছে আল্লাহর, দুনিয়া হচ্ছে আল্লাহর, রাজ্য হচ্ছে আল্লাহর, রাজত্ব হচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু, রাজত্ব কার? মুলক কার? মহান আল্লাহ। সুতরাং আইন তারই চলবে, সৃষ্টির, আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহর তৈরি আইন চলবে। যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন কোন আইন তাদের জন্য ভালো। মানুষ নিজে সৃষ্ট সে বুঝতে পারবে না যে আমার জন্য কোন আইন ভালো, কারণ মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। মানুষের ব্রেনে যে দাঁড়িপাল্লা আছে সেটা হচ্ছে সাত বেচা দাঁড়িপাল্লা, পাহা পাথর ওজন করা দাঁড়িপাল্লা, সেখানে সোনা ওজন করা সঠিক হবে না। মহান আল্লাহ তরফ থেকে সেই আইন যখন মানুষের মাঝে আসবে সকল মানুষের জন্য ভালো হবে, চাহে সে মুসলিম হোক চাহে কাফের। কিন্তু কাফেররা ভয় খেল, ভয় খেল কেন? তারা বুঝল কি, যদি দিনই রাজ্য হয়, দিনই রাষ্ট্র হয়, তো আমরা যারা বেদিন তাদের জন্য কঠিন হবে। এই জন্য তারা বেশি ভয় করে চাইল কি, যেন রাষ্ট্রের মধ্যে দিন না আসে। যাই হোক, তবু সেই চেষ্টা করে ইহুদিরা ধর্মনিরপেক্ষতা আনয়ন করল। তারপরে ধর্মনিরপেক্ষতা আসার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে কি, দিনের সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ। দিন এক বলে, দিন বলতে ইসলাম বলছি না, দিন বলতে খ্রিস্টান ধর্ম, তাওরাত ইঞ্জিলের যে কথা আছে তার সঙ্গে আপনার বিজ্ঞানের সংঘর্ষ, বিভিন্ন সংঘর্ষ আছে, তার মধ্যে কিছু ঠিক কিছু ব্যঠিক। তারা বিকৃত করেছে তাওরাত ইঞ্জিলকে, তা বিকৃত তাওরাত ইঞ্জিলের সঙ্গে বিজ্ঞানকে তারা সাংঘর্ষিক ভাবছে। আর কোন কোন সংঘর্ষের ব্যাপার আছে যেটা সত্যিই ঠিক, যেমন আপনার আদি পিতা সর্বপ্রথম পিতাকে, হ্যাঁ, আদম আলাইহিস সালাম, আকিব, ওরা বলছে না আমাদের আদি পিতা হচ্ছে বানর, কে? আমরা হচ্ছি নর, আর আমাদের আদি পিতার নাম হচ্ছে বানর। আপনারা বিশ্বাস করেন এটা? তাহলে ওরা বলছে ডারউইনের থিওরি এটা, যে মানুষ আসলে আগে কি ছিল, বানর ছিল, নর আসলে আগে বানর ছিল, আস্তে আস্তে বটা আকারটা কেটে গিয়ে নর হয়ে গেছে, তেমন লেজটা খসে গেছে, লোমগুলো খসে গেছে, তারপরে মানুষ হয়েছে। কিন্তু ইহুদি খ্রিস্টান ইসলাম যত ধর্ম আছে কোন ধর্মই বলে না যে না মানুষ আগে বা নর আগে মানব ছিল, বরং নর আগে নরই ছিল, আদম আলাইহিসসালাম এই নরের প্রথম। তাহলে দিনের সঙ্গে বিজ্ঞানের, বিজ্ঞান বলছে যে না, বিজ্ঞান বলতে কিছু বিজ্ঞানী, সব বিজ্ঞানী বলে না, এই শ্রেণীর বহু সংঘর্ষিক কথাবার্তা আছে যা তাওরাতের সঙ্গে এদের মিলত না। আর এদের ওখানে গোড়ামি ছিল, ধার্মিক ধর্ম যারা ধার্মিক ছিল তাদের মধ্যে গোড়ামি ছিল। যেমন প্রথমে আপনারা শুনে থাকবেন, রেডিও যখন আবিষ্কার হয়, রেডিও যখন আবিষ্কার হয় তখন এখানে কথা বলছে রেডিওটা, তোরা বলছে যে রেডিওর মধ্যে কথা বলছে, তো আজীব কথা, এর মধ্যে জিন আছে। কি বলতে লাগলো? এর মধ্যে জিন আছে, তাছাড়া কি করে কথা আসবে, দূর থেকে কথা আসতে পারে না, এদের গোড়ামি না জানার ফলে তারা বিজ্ঞানের আবিষ্কারকে কি করছে, আপনার উড়িয়ে দিচ্ছে। এই যেমন চাঁদে যাওয়ার ব্যাপারটা নিয়ে দেখুন, চাঁদে যেতে পারে না, কারণ চাঁদ হচ্ছে অমুক নম্বর আসমানে, আর সেই আসমান যেতে আসমানের দরজা আছে, সেই দরজা খুলে মানুষ কি করে যেতে পারে, তাতে চাঁদে মানুষ যেতে পারে না, সেটা নিয়ে কত গোড়ামি। তারপরে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এ নিয়ে গোড়ামি। এই ফলে দেখা যাচ্ছে কি, বিজ্ঞানের সাথে আপনার দিনের সংঘর্ষ ঘটছে। আর তার ফলে যারা বিজ্ঞানী যারা ভাবছে কি বিজ্ঞানটাই ঠিক এবং ধর্মের সমস্ত ফয়সালা হচ্ছে ভুল, এটা কাদের জন্য বলছি? ধর্মের ফয়সালা বলতে খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের যে ফয়সালাগুলো আছে তাদের ফয়সালাগুলো ভুল, কিন্তু আমাদের ইসলামের কোনো ভুল নেই, সেটা পরে বলবো। তাদের সেই ভুল দেখিয়ে তারা বলছে কি যে দিন দিয়ে রাষ্ট্র চলবে না, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে বিজ্ঞান এবং রাষ্ট্র আলাদা করতে হবে। আর যেহেতু ইহুদিরা তারা ছিল সংখ্যা লঘু, তারা সংখ্যায় কম, তাই তারা চাইল কি যে ওরা সংখ্যাগরিষ্ঠ আছে, ওদের হাতে রাজত্ব থাকবে, ওদের হাতে ক্ষমতা থাকবে, তা হবে না। সুতরাং আর রাষ্ট্রের মধ্যে সবারই জায়গা হতে হবে, আমরা সংখ্যালঘু ওরা সংখ্যা গুরু, সবারই মধ্যে সেখানে স্থান থাকবে। এই জন্য তারা করল কি সেখানে জায়গা করে নেওয়ার জন্য এই ধর্ম নিরপেক্ষতা নতুন আইন আনয়ন করল। ইসলাম মুসলমানদের মধ্যে এই ধর্ম নিরপেক্ষতা আসার কারণ কি? মুসলমানরা কেন এই ধর্ম নিরপেক্ষতাকে বরণ করে নিল, সাদরে সম্ভাষণ জানালো কেন? সেটা হচ্ছে এই নম্বর এক, যেখানে মুসলিম দেশ কিংবা ইসলামী দেশ সেখানে যারা সংখ্যালঘু অমুসলিম আছে তাদের যখন কিছু স্বার্থে আঘাত লাগল, অথচ আল্লাহর আইনে কোন মানুষকে বঞ্চিত করা হয়নি, তারা ভাবছে কি বঞ্চিত আমরা, আর তার বিশেষ কারণ হচ্ছে কিছু মুসলিম গোঁড়া যারা তারা অমুসলিমদের প্রতি অমানবিক ব্যবহার করে থাকে। কথা ঠিক না ভুল? সব মানুষের মধ্যেই, সব জাতির মধ্যেই, সব ধর্মের লোকেদের মধ্যে কিছু লোক থাকে যারা বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, তারা দিনের আইন নিয়ে বাড়াবাড়ি করে, আর দিনের আইন নিয়ে বাড়াবাড়ি করতে অমুসলিমদেরকে ঘৃণা করে, করে না করে না? যেমন কাফের দেশে কাফেররা মুসলিমদেরকে ঘৃণা করে, তেমনি মুসলিম দেশে বহু মুসলিম আছে, সব না, তারা দিনের বিনা অনুমতিতে অমুসলিমদের প্রতি ঘৃণা চালায় এবং তাদের প্রতি এমন ব্যবহার করে যার ফলে তারা বিতৃষ্ণায় অতিষ্ঠ হয়ে যায় এবং তারা ভাবে কি যে আসলে ইসলাম এদেরকে শিক্ষা দেয়। কিন্তু ইসলাম কি শিক্ষা দেয় যে তুই মানুষকে ঘৃণা করো? ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম কি শিক্ষা দেয় যে জোর করে মানুষকে মুসলমান করো? ইসলাম কি শিক্ষা দেয় যে মন্দিরগুলোকে ভেঙে এসো? ইসলাম শিক্ষা দেয় লাইক রা হাফিদ্দিন, জবরদস্তি নেই। কিন্তু কিছু মানুষ যখন জবরদস্তি করতে যায় তখন ভাবে কি ইসলামের শিক্ষা এটা, ইসলাম মুসলমানদের অমুসলিমদেরকে অমানবিকভাবে অমানুষভাবে এবং তাদের প্রতি যে ব্যবহার করে তার ফলে তারা অতিষ্ঠ হয়ে তারা বলে কি যে আমরা তারা শিক্ষিত, আবার তারা শিক্ষিত হয় মুসলমান হয়ে, তুমি ইসলাম ইসলাম বলে মুসলিম হয়ে ইসলামের তুমি দিয়ে কবর, মুসলিম বলে কর ফকর, আসলে আসলে তুমি বড় শিক্ষিত হতে পারোনি। আর তারা বড় বড় শিক্ষিত হয়ে আসছে ইউরোপ থেকে, ফলে তারা রাষ্ট্রে এবং রাজ্যে পদ এবং বডি দখল করছে আর আপনি বসে বসে সুবহান আল্লাহ করছেন। তারপরে বলছেন কি ওদেরকে কোন স্থান দেওয়া হবে না, তখন অটোমেটিকভাবে আন্দোলন উঠছে, দাবি উত্থাপন হচ্ছে যে রাষ্ট্রে ধর্মের কোন জায়গা থাকবে না। ইসলামের মধ্যে বা ইসলামী দেশের মুসলিম দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতা আসার কারণ হল মুসলিম দেশে যে সমস্ত খ্রিস্টানরা আছে, ইহুদি আছে কিংবা কমিউনিস্ট আছে কিংবা মুনাফেক আছে, ঘরের দেখি কুমির মুনাফেক, তারা নামকেও আসছে মুসলমান কিন্তু তারা আসলে মুসলিম বিরোধী, তাদের মুখ বলে তাদের মাথার টুপি বলে আমরা মুসলমান কিন্তু তাদের বুক বলে তারা মুসলমান নয়, মুনাফেক। তারপর এমন কিছু মুসলমান যারা অন্য দলের ভ্রষ্ট দলের সামিল কিংবা ভ্রষ্ট দেশের সামিল, তারা সেখান থেকে মগজ ধোলাই করে এসে মুসলমানদের বিরুদ্ধে তারা তৎপরতা চালায়, পার্টি গঠন করে, দল গঠন করে এবং ধর্ম নিরপেক্ষতার নামে দেখছে ধর্মে তো পারবে না, ধর্মের দিকে যেতে পারবে না। সুতরাং ধর্ম যদি থাকে, আর বেশিরভাগ ইসলামী দেশে অধিকাংশ মানুষ ধর্মকে চায়, মুসলমানদের দেশে ইসলামী দেশে বেশিরভাগ মানুষ ধর্মকে চায়, বেশিরভাগ মানুষ শুক্রবারে জুমার নামাজ পড়তে গিয়ে হুজুরকে ভালোবাসে, হুজুরদেরকে ভালোবাসে যারা যাদেরকে ওরা বলে মোল্লা, ওদেরকে মোল্লা বলে নাস্তিককায় ঘৃণা করে। সুতরাং তাদের তরফ থেকে দাবি উঠতে থাকে, তারা মুসলিম দেশে বিভিন্ন দুর্নীতি শুরু করে এবং দুর্নীতি যখন বন্ধ করতে যাওয়া হয় ইসলামী আইন দিয়ে তখন তাদের বাধা সৃষ্টি হয়। এর ফলে এই সংখ্যালঘু জাতি ইহুদি খ্রিস্টান কিংবা অমুসলিম কিংবা সে কমিউনিস্ট কিংবা সে মুনাফিক মুসলমান, কিন্তু নাম কেউ আসতেছে মুনাফিক, তারা দাবি উত্থাপন করে যে দেশে ধর্ম নিরপেক্ষতা আনয়ন করতে হবে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন পশ্চিমা বিশ্বের দিকে তাকাচ্ছি, তারা জ্ঞানে বিজ্ঞানে অর্থে তারা হচ্ছে বিশাল, এই দেখে আমাদের চোখ কাটিয়ে যাচ্ছে। তখন হচ্ছে কি, আমরা ভাবছি কি যে ওদের দেশে যে আইন আছে সেই আইনের মাধ্যমে তারা এত উন্নত, অতএব তাদের মতো আমাদের দেশেও আইন চালাতে হবে। বাস ওদের যখন দেখছে যে ওরা এত উন্নত, ওদের বিজ্ঞানে উন্নত, আর ওরা টাকা পয়সা এত বেশি হচ্ছে, কিসে হচ্ছে, ওদের দেশের আইন হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ আইন, সুতরাং আমাদের দেশে যদি ধর্ম নিরপেক্ষ আইন আনয়ন করি তাহলে আমরাও আমাদের দেশে এইরকম উন্নতি করতে পারব। আর একটা কারণ, সেটা হচ্ছে কি, মুসলিম দেশের রাজনীতির ক্ষেত্রে স্কলারশিপ দিয়ে ছাত্র তৈরি করে পশ্চিমে পাঠানো হচ্ছে সেখানে পড়াশোনা করার জন্য, সেখানে তারা পড়াশোনা করতে যাচ্ছে, আর তাদের দেশের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আছে ধর্মনিরপেক্ষতা। সেখানে যখন ধর্মনিরপেক্ষতা শিক্ষা গ্রহণ করছে, তাদের মগজ ধোলাই হচ্ছে, তারপর যখন নিজের দেশে ফিরে আসছে তখন তারা মন্ত্র পাঠ করতে শুরু করছে যে হচ্ছে খুবই উন্নত আইন, আর এই আইনের ফলে কি হবে, আমাদের দেশেও উন্নতি হবে, সুতরাং ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে চালু হয়ে যাচ্ছে। ধর্মনিরপেক্ষতার ফলস্বরূপ কি কি ঘটনা ঘটছে আমাদের দেশে, আমাদের দেশে যখন ধর্মনিরপেক্ষতার নামে রাজনীতি চলছে কিংবা দলাদলি চলছে, তখন সাধারণত ওই শ্রেণীর মানুষ যারা ধর্মনিরপেক্ষ বলে নিজেদেরকে দাবি করে, ইসলামে খোঁড়া দিচ্ছে, ইসলামকে ঘৃণা করছে, কোরআনকে অবমাননা করছে এবং নবীর নামে কুৎসা রটনা করছে। তারা ভাবছে কি, আসলে সুখের দুশ্মন হচ্ছে ইসলাম, শান্তির দুশ্মন হচ্ছে ইসলাম। কেন না, মুসলমানরা দেখো যেখানে যাবে মারামারি কাটাকাটি কাটাকাটি, যেখানে যাবে সন্ত্রাস, যেখানে যাবে যুদ্ধ, কারা, এই মোল্লারা মুসলমানরাই বাধাচ্ছে। ফলে তাদের মগজে ঢুকছে এইটা যে ইসলামই হচ্ছে অশান্তির মূল, অথচ ইসলাম মানেই হচ্ছে কি, আত্মসমর্পণ, যার আসল ধাতু হচ্ছে সিলম, যার মানে হচ্ছে শান্তি। কিন্তু ইসলামকে যদি কেউ না মানে তাহলে কি, মুসলমানরা যদি ইসলামকে না মানে সেটা কি ইসলামের দোষ না মুসলমানদের দোষ? এখন আপনি মুসলমানদের পরিবেশ দেখে আপনি ভাবলেন কি, যে আসলে মুসলমানদের কারণে কোনো উন্নতি নেই, মুসলমানদের কারণে কোনো শান্তি নেই, তাই আপনি মুসলমানদেরকে ঘৃণা করতে শুরু করলেন ধর্মনিরপেক্ষতার নামে। নম্বর দুই, তারা ভাবে যে ইসলাম শুধুমাত্র মানে আধ্যাত্মিক ব্যাপার, রবের সঙ্গে ব্যক্তির ব্যাপার, এটা মানুষের সাথে, মানুষ স্বাধীন আছে, মানুষ যে বিশ্বাস করবে করতে পারে, সে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করবে, কিন্তু রাষ্ট্রের মধ্যে তাকে আনয়ন করা হবে না, এ কথা দাবি আপনারা বারবার শুনছেন। তারা মনে করে কি, যে রোমান থেকে যে ইসলামী ফেকগুলো আছে, ইসলামী ফেক যেগুলো আছে সেগুলো রোমান থেকে গৃহীত, তারা বলতে চাচ্ছে যে এই আইনগুলো রোমান কানুন থেকে গৃহীত। তারা বলতে চাচ্ছে বর্তমানের আধুনিক যে পরিস্থিতি, আধুনিক যে পরিবেশ, এই পরিবেশের সাথে সেই 1400 বছর আগেকার পুরনো ইসলাম খাপ খায় না, চলতে পারে না। অথচ আপনারা জানেন যে ইসলাম হচ্ছে কেয়ামতের আগে পর্যন্ত চলমান, এ হচ্ছে চিরঞ্জয়ী, চিরকালের জন্য এ ধর্ম, এবং এটা হচ্ছে চিরন্তন ধর্ম, কালজয়ী ধর্ম, যে কেয়ামতের আগে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে শুধুমাত্র শেষ নবী করে। কেন, কারণ আল্লাহ তাআলা জানতেন যে শেষ নবীর পরে এমন এক যুগ আসছে যে যুগ সারা পৃথিবী মাত্র একটা রুমের মতো হবে। এই যে আমরা কথা বলছি, এই কথা সারা পৃথিবীর লোকে শুনতে পাবে, সারা পৃথিবীর লোকে জানতে পারবে, এই দাওয়াত সারা পৃথিবীর লোকের কাছে পৌঁছে যাবে। সুতরাং সেখানে একটা নবীর দরকার সারা বিশ্বে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেখানে বেশি নবীর দরকার নেই। আগে গোত্রে গোত্রে জাতির দিকে নবী আসত, কিন্তু শেষকালে শেষ নবী, মাত্র একটা নবী সারা বিশ্বের জন্য। কেন, আল্লাহ তাআলা জানতেন যে সারা বিশ্ব ছোট একটা রুমের মতো হয়ে যাবে, বরং সেলুনের মতো হয়ে যাবে, সামনেও দেখতে পাবে পেছনেও দেখতে পাবে, কিসের জন্য, এই যে জন্য ক্যামেরার জন্য এবং নেটের জন্য। আর সারা বিশ্বে নেট, নেট মানে কি, জাল, জাল বিস্তার করা হয়েছে, এবং সব নিজে নিজে ঘরে বসে রাজার মাকে গালি দিতে পারছে, ঘরে বসে রাজার মাকে গালি দিতে পারছে, আপনি সারা বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন এই জন্য। কিন্তু ওরা মনে করে কি না, আসলে আমাদের পাশ্চাত্যের পিছিয়ে যাওয়ার কারণ, পিছিয়ে পড়ার কারণ, অনুন্নতির কারণ, অবনতির কারণ হচ্ছে ইসলাম। এই জন্য তারা ইসলামকে ঘৃণা করতে বসছে। ধর্মনিরপেক্ষতার আরেকটা দিক হচ্ছে যে তারা বলছে নারী স্বাধীনতা চাই, নারী স্বাধীনতা চাই। আর নারী স্বাধীনতার আসল মানে জানেন, যৌন স্বাধীনতা, যে যার সঙ্গে চাইবে বন্ধু করবে। ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, বিয়ে করলো আর না করলো লিভ টুগেদার, একসঙ্গে বাস করলেই তারা স্বামী স্ত্রী, বিয়ে করার দরকার নেই। একে বলছে নারী স্বাধীনতা। অথচ নারী স্বাধীনতা ইসলামেও আছে, কিন্তু ওরা যেটা বলতে চাচ্ছে নারী স্বাধীনতা, তাই আপনারা শোনেন নেই, বলছে হ্যাঁ তোমরা তো হেফাজতে, ইসলামের হেফাজতের জন্য পুরুষরা এলে, নারীরা কই? আরে এ তো যুদ্ধ, জিহাদ, জিহাদের ময়দানে কি নারী কেনা হয়? তাই নারীরা আসবে এখানে, এখানে কি জন্য নারীরা আসবে? যখন ভোটের সময় হবে ঠিক আছে, দেখো নারী আছে না না আছে, যখন আমাদের রাজত্ব আসবে, আমাদের ক্ষমতা আসবে, তখন দেখো নারী আছে না না আছে। এখন থেকে তুমি যুদ্ধের সময় কি নারীকে দেখতে যাও? নারী স্বাধীনতা মানে যৌন স্বাধীনতা। এই জন্য একজন কে বলেছে যে নারী স্বাধীনতার বিরুদ্ধে এরা হস্তক্ষেপ করছে, অথচ মা খাদিজা ব্যবসা করতেন, দেখছেন মা খাদিজার সঙ্গে এই যে পার্কে, এই যে সমুদ্র সৈকতে যে ছেলে মেয়ে একসঙ্গে জড়াজড়ি করে বসে থাকছে, সেইগুলোকে বলছে কি নারী স্বাধীনতা। আর এর সঙ্গে তুলনা করছে কাকে? মা খাদিজা। হজে দেখো না, হজ করতে যাও তখন নারী পুরুষ একসঙ্গে নামাজ পড়ো, আর এখানে বাংলাদেশে না মহিলারা যদি বের হয় তা হজে যায় কি বেপর্দায় যায়, না হজে যায় ন্যাংটা হয়ে যায়, না হজে যায় নিজেদের অর্ধ, তারা বলে আলোক প্রাপ্তা, যতটা দেহে আলো যত বেশি পাবো তত আলোক প্রাপ্তা। তো আলোক প্রাপ্তার সঙ্গে মক্কা মদিনায় হজ করতে যাওয়া কি এক হলো? এরা তো আরো কিছু বলে, এবার আল্লাহর নবী সুযোগ করে দিয়েছিলেন মসজিদে নববীতে খ্রিস্টানরা ইবাদত করত, ইহুদিরা ইবাদত করত, আরো কত কি বলে। আর শুধু বলে কি, শুধু খালি ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত দলিল নিয়েছে, সাধারণ মানুষের মনকে লুটে নেয়, এইসব নিয়েছে সাধারণ মানুষকে বোঝাতে চায় যে ইসলামে এগুলো সব বৈধ। মা খাদিজা ব্যবসা করতেন, তারপরে হজে ওমরাতে এইভাবে নারী পুরুষ এক জায়গায় থাকে, অতএব তোমাদের সমুদ্র সৈকতে পার্কে গিয়ে ওইভাবে ধরাধরি ধরাধরি করে বসে থাকা চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে কেদিন বলেছিল না কোন কিতাবে আছে রে ভাই, হারাম বাজনা গান, গান যদি হারাম হলো তোমরা কেন সুর করে আজান দাও বলো? বুঝতে পারলেন? গান যদি হারাম হয় তাহলে সুর করে আজান দিও না, কেমন যুক্তি? আবার কেউ বলবে কোন কেতাবে আছে রে ভাই মদ খাওয়া হারাম, মদ খাওয়া যদি হারাম হলো তাহলে তোমরা কেন দুধ খাও বলো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওটাও পান এটাও পান, এইটা ওরা বুঝাতে চাচ্ছে। যদি এইগুলো যখন দাবি করা হলো যে নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে, তখন ওরা বলছে অবাধ মেলামেশা তো হজেও হয়, দেখছেন কোথা শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতোর কালী, কার সঙ্গে কার তুলনা করছে এরা? আল্লাহ আকবার। মোট কথা এই যে ধর্ম নিরপেক্ষতা প্রসূত, ধর্ম নিরপেক্ষতা থেকে এই ধরনের কথাবার্তা আসছে, নারী স্বাধীনতা। আর জেনে রাখবেন নারী স্বাধীনতার আসল মানে কি বললাম, যৌন স্বাধীনতা। তারা আপোষে ইচ্ছা মতো বন্ধু করবে, ইচ্ছা মতো ভালোবাসা করবে, ইচ্ছা মতো তারা যৌন আচার করবে ইত্যাদি ইত্যাদি। তারপর তারা যারা ধর্মনিরপেক্ষ নিজেদেরকে দাবি করে, তাদের এই ফিকরার জন্য, তাদের এই চিন্তাধারার জন্য ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করে, যেমন বললাম যে নবী মসজিদে নববীতে জায়গা করে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি। ইসলামের ইতিহাসকে এরা বিকৃত করে, এবং এরা আরো অনেক কথা বলে। আমাদের দেশে এক বইয়ে বের হয়েছিল যে কাবা মন্দিরে খেয়াল করেন, কাবা মন্দিরে 360 মূর্তি ছিল, তার মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম কি ছিল? আল্লাহ। এগুলো ইতিহাস বিকৃতি নয়, ইতিহাস বিকৃতি। এইভাবে মানুষের মাঝে ধর্মনিরপেক্ষতা নিয়ে এসে তারা এই শ্রেণীর ইতিহাস বিকৃত করে থাকে। তারপর যেখানেই দেখবেন ধর্মের নামে, ইসলামের নামে, ইসলামী আইন চাই এই নামে যখন কোন দল উঠছে, তখন সেই দলকে তারা নানা বদনাম দিয়ে ছোট করে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে। মোল্লাতন্ত্র, রক্ষণশীল ইত্যাদি ইত্যাদি। আর যারা এদের বিরোধী তারা হচ্ছে প্রগতিশীল, উন্নয়নশীল, উন্নতি। আর এরা হচ্ছে রক্ষণশীল, গোড়া, মৌলবাদী। এক একটা নাম দিয়ে তাদেরকে বদনাম করা হচ্ছে সাধারণ মানুষের সামনে। এটা কিসের ফল? ধর্মনিরপেক্ষতার ফল। ধর্মনিরপেক্ষতার ফলে দেখবেন আপনারা ওই যে জাহিলি যুগের পুরনো অভ্যাস সামনে নিয়ে আসা হচ্ছে, যেমন মূর্তি স্থাপন করা হচ্ছে, রাস্তায় রাস্তায় মূর্তি স্থাপন করা হচ্ছে, শহীদ বেদি তৈরি করা হচ্ছে, সেখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, সেখানে আগুন জ্বালানো হচ্ছে, ধূপধুনো দেওয়া হচ্ছে, সেখানে মোমবাতি দেওয়া হচ্ছে, সেখানে ফুল চড়ানো হচ্ছে, অবাধ মেলামেশা নারী পুরুষের মাঝে, হ্যাঁ, আপনার ভিতরে থেকে বাইরে সব জায়গাতে অবাধ মেলামেশা সৃষ্টি করা হচ্ছে, নারী পুরুষের সমান অধিকার দাবি করা হচ্ছে। নারী পুরুষের সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ নারীকে যথার্থ অধিকার দিয়েছেন, কিন্তু সমান অধিকার দেননি, এটা সবাই জানে। ওরা বলছে না সমান অধিকার দিতে হবে। ভাইকে দিয়েছে ডবল, বোনকে দিয়েছে তার অর্ধেক, এরা বলছেন না ওটা আল্লাহর আইন। কিন্তু আমাদের আইনে কি হবে? ভাই যত পাবে বোনও তত পাবে, দুটোই মানুষ, সমান অধিকার। কিন্তু ওরা আল্লাহর আইন, আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এ ভাই বেচারি সমস্ত মানুষের বোঝা বহন করে, সবাইকে খেতে পড়তে দেয়, বোন ও কালকে বিয়ে হবে, পরে শ্বশুর বাড়ি চলে যাবে, তো এই সমান সমান মান নিয়ে এটা কি, এটা কি ইনসাফ হল? এটা ইনসাফ হল মানুষ? কেন বুঝো না মানুষ? আল্লাহ তালার পক্ষ থেকে যে আইন এসেছে এটা ইনসাফপূর্ণ। আল্লাহ তালা বান্দার জন্য জালেম নন, তিনি জুলুম করেন না, আল্লাহর কাছে কোনো প্রকারের জুলুম নেই, না দুনিয়াতে না আখেরাতে। কিন্তু মানুষ না বুঝে তারা ভাবে জুলুম হচ্ছে, সুতরাং তারা দাবি করছে কি, নারী পুরুষের সমান অধিকার। জেনে রাখবেন যে ধর্মনিরপেক্ষতার কারণে তারা আইন চালাতে চাচ্ছে পশ্চিমী আইন, পশ্চিমী আইন দেশে নিয়ে এসে ধর্মনিরপেক্ষতা চালাচ্ছে। এমনকি যারা ইসলাম প্রতিষ্ঠা করবে বলছে তারাও পশ্চিমের আইন নিয়ে এসে ভোটাভুটি, বিক্ষোভ মিছিল ইত্যাদি নিয়ে দেশে চালিয়ে তারা চালাচ্ছে, তারা চাচ্ছে কি ইসলামী, যেহেতু ওরা ধর্মনিরপেক্ষতায় অনেকটা পশ্চিমী চিন্তাধারায় তারা প্রভাবান্বিত হয়ে তারা নিজেদের দেশে এইভাবে চালাতে চাচ্ছে, পশ্চিমের অনুকরণ করতে পিছপা হচ্ছে না। তারপরে তারা চাচ্ছে যে মানুষদেরকে এই ধর্মনিরপেক্ষতার উপরে ট্রেনিং দাও। আর সে ট্রেনিং চলছে, বিশেষভাবে ট্রেনিং চলছে, আপনার লেখার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, টক শো এর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, আপনার পত্র পত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে, নেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, সব সময়ে ধর্মনিরপেক্ষতার আওয়াজ, সব সময়ে মানুষ মানুষ সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নেই, মানুষ মানুষ শুধু একটাই ধর্ম, সেটা হচ্ছে মানবতার ধর্ম। আর সব সময় নবীকে গালি দাও, কোরআনকে গালি দাও, মুসলমানদেরকে গালি দাও, দাঁড়িয়েওয়ালাদেরকে গালি দাও ইত্যাদি ইত্যাদি। ধর্মনিরপেক্ষতার স্বর উঠেছে, ঝড় উঠেছে শুধু ওইখান থেকেই, যেখান থেকে ওরা গ্রহণ করেছে, সেখান থেকে, সেই উৎস থেকে গ্রহণ করে আমাদের দেশে ছড়িয়ে দিচ্ছে। ধর্মনিরপেক্ষতার কারণে কোরআনে এবং ইসলামে যে দণ্ডবিধি আছে, সেই দণ্ডবিধিকে মানবাধিকারের নামে বাতিল করতে চাচ্ছে। যেমন চোরের হাত কাটা যাবে, চোর হলে তার হাত কাটা যাবে, অতএব বলছে না চোর হলে হাত কাটা যাবে, এটা মানবতা বিরোধী। চুরি করে ফেলেছে তাকে শাস্তি দাও, কিন্তু হাত কাটা যাবে না, তাই না? আর আজকাল তো চোরের হাত কাটতে গেলে বলছে জাতিরই হাত কাটা যাবে, কেন? চোর সবাই তো চোর, তাই না? মন্ত্রী থেকে নিয়ে আমলা পর্যন্ত সবাই চোর, সবারই হাত কাটা যাবে। না না না, এসব চলবে না, এই আইন চলবে না, কারণ আমি তো নিজেই চোর, ও চালাতে গেলে আমার হাতটা আগে কাটা যাবে। সুতরাং তারা ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম বাদ দিয়ে এই আইন চালানো যাবে না, চোরের হাত কাটা যাবে না, যদি কেউ ব্যভিচার করে বিবাহিত হয় তাকে হত্যা করা যাবে না ইত্যাদি ইত্যাদি, যদি ব্যভিচার করে তাহলে তার অবিবাহিত হলে পরে 100 চাবুক লাগবে, এসব চলবে না। এইভাবে তারা বিভিন্ন রকমের সন্দেহ সৃষ্টি করছে এবং মানুষের মাঝে দিনের ওজনকে হালকা করে দিচ্ছে, দিন নিয়ে, নবী নিয়ে নানা রকমের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে, নানা সন্দেহ সৃষ্টি করছে। আর যৌন স্বাধীনতা বা নারী স্বাধীনতার নামে অশ্লীলতা এবং বেপর্দা, পর্দাহীনতা এবং আরো অনেক রকমের খারাপি এবং যাকে বলে সমকামিতা, আর অনেক রকমের যৌন মানে বিরল যে বিকৃতি, বিকৃতি যৌন ব্যবহার, এরা এদের মধ্যে হয়ে যাচ্ছে, লিভ টুগেদার হচ্ছে, এক বিবাহ না করে একসঙ্গে সংসার করছে, এইভাবে তারা সুন্নত নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছে, বোরকা নিয়ে বিদ্রুপ করছে, দাড়ি নিয়ে বিদ্রুপ করছে, তারপরে আরো অনেক রকম সুন্নত পালন করতে গেলে তাদের মাঝে বিদ্রুপ এবং ব্যঙ্গ অনেক কিছু শোনা যায়। আসলে কি মুসলমানরা ধর্মনিরপেক্ষতার মুখাপেক্ষী? কখনোই না। যেহেতু ধর্মনিরপেক্ষতা মুখাপেক্ষী নয়, মুসলমানরা ধার্মিক, মুসলমানরা তাদের ধর্ম চায়, তাদের দিন চায়, আর এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, হচ্ছে জাহিলি যুগের আইন। আর আল্লাহ বলছে না ফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। ওরা কি জাহিলি যুগের আইন পেতে চায়? অথচ মানুষের জন্য আল্লাহর হুকুম ছাড়া আর কার হুকুম বেশি ভালো হতে পারে? ওরা কি জাহিলি যুগের ফয়সালা পেতে চায়? জাহিলি যুগের বিচার পেতে চায়? অথচ মোমেনদের জন্য আল্লাহর ফয়সালা, আল্লাহর বিচার চেয়ে উত্তম বিচার আর কারো হতে পারে না। সুতরাং মুসলমানদের জন্য আল্লাহর আইন চাই, মুসলমানরা ধর্মের আইন চায়, মুসলমানরা ইউরোপের আইন চায় না, মুসলমানরা ধর্মনিরপেক্ষতার আইন চায় না। আর মুসলমানদের মধ্যে সেই জিনিস নেই যে জিনিসের জন্য ধর্মনিরপেক্ষতা এসেছে। যেমন বলা হল ইউরোপে ধর্মনিরপেক্ষতা আসার কারণ হল যে তারা ধার্মিক বিজ্ঞানের সঙ্গে ধর্মের সংঘর্ষ, আমাদের ইসলামের সঙ্গে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই। যারা কোরআন ভালো করে বুঝবে তারা দেখবে যে কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই, বরং কোরআনের মধ্যে বিজ্ঞানিক বৈজ্ঞানিক বহু তথ্য আছে। যখন সংঘর্ষ নেই তখন আমাদের ইসলামের মাঝে মুসলমানদের মাঝে কোনো কোনো কি বলে ধর্মনিরপেক্ষতার প্রয়োজন নেই। ইসলামের সাথে অর্থনীতির কোনো সংঘর্ষ নেই, বরং ইসলামই এমন অর্থনীতি আছে যে অর্থনীতিই ইসলামী সারা বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। সারা বিশ্বের অর্থনীতির ফলে, সারা অস্ত্র অর্থনীতির জন্য, সারা সমস্ত মানুষের জন্য সেটা হচ্ছে সফল অর্থনীতি, সবারই জন্য, সবারই স্বার্থের জন্য সেটাই হচ্ছে ভালো নীতি, যদি তারা ঠিকমতো ইসলামী অর্থনীতিকে মেনে নেয়। সুতরাং ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো প্রয়োজন নেই। যারা সংখ্যালঘু তারা আন্দোলন করে ধর্মনিরপেক্ষতা আনতে চাচ্ছে, কিন্তু ইসলামে মুসলমানদের মধ্যে সংখ্যালঘুদের প্রতি কোন রকমের জুলুম হবে না, এই জন্য ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো প্রয়োজন থাকছে না। ইসলামের সঙ্গে যেমন অর্থনীতির কোনো সংঘর্ষ নেই, যেমন ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সংঘর্ষ নেই, রাষ্ট্রনীতির কোনো সংঘর্ষ নেই, সেই জন্য ইসলামে বা মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতার কোনো প্রয়োজন থাকছে না। যারা ধর্মনিরপেক্ষতাকে মেনে নিয়েছে তাদের ক্ষতি কি হুজুর? যারা ধর্মনিরপেক্ষতা মেনে চলে তাদের ক্ষতি কি? ক্ষতি হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। যেহেতু ধর্ম বলে কোনো চিন্তাই নেই, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, অর্থাৎ ধর্ম বলে কোনো চিন্তা নেই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো, মদ খাও, মাগিবাজি করো, ইত্যাদি ইত্যাদি, যতদিন বাঁচবে ততদিন ফুর্তি করে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাননি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনা সই, ওমর খৈয়ামের কবিতা। এরা হচ্ছে এই যে এই কবি নজরুল, রবি ঠাকুর ইত্যাদি, এই শ্রেণীর মানুষ যারা, তারা ধর্ম, যারা মানুষ তারা ধর্মকে মানে না, ধর্মকে বিশ্বাস করে না, তারা হচ্ছে কি? তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ কবি, তারা হচ্ছে মানবতাবাদী কবি। তাদের কথা হচ্ছে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাননি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনা সই, মিশব ধুলাই তার আগেতে সবটুকুর সদ্ব্যবহার, স্ফূর্তি করে নাই করি কেন দিন কয়েক এই সব কাবার। কদিন আর বাঁচবো? তাতে দুনিয়াতেই খেয়ে পড়ে, তাদের বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে ধর্মহীন। অতএব পরকালে যখন বিশ্বাস নেই তখন দুনিয়াটি সব শেষ করে দাও। ধর্মনিরপেক্ষতার ফলে মানুষের মাঝে মানসিক রোগ আসে, ধর্মনিরপেক্ষতার ফলে বড় বড় অপরাধ দেখা যায়, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণ। ধর্ষণ তো আজকাল বুঝতেই পারছেন, মহিলার কোনো নিরাপত্তা নেই, ঘর থেকে বেরিয়ে গেলে আর সে সহজে ফিরে আসবে বা তারপরে কোনো অত্যাচার হবে না, টর্চারিং হবে না, ইভটিজিং হবে না, কোন পুরুষ তার প্রতি কুনজরে তাকাবে না, তাকে তার বিরুদ্ধে কুমন্তব্য করবে না, এরকম গ্যারান্টি দিতে পারবেন না। কিসের ফল এগুলো? ধর্ম নিরপেক্ষতার ফল, ধর্মহীনতার ফল। ধর্ম থাকলে পরে কোন মানুষ কোন মহিলার দিকে এইভাবে কুব্যবহার করতে পারত না। তারপরে যেখানে সেখানে হত্যা খুন দাঙ্গা লেগেই আছে হচ্ছে, কেন? এসব ধর্ম নিরপেক্ষতার ফল। মানুষ আগে যতটা যৌন ব্যাপারে সচেতন ছিল না, বর্তমানে তত বেশি সচেতন হচ্ছে। এমনকি স্কুলে স্কুলে যৌন ট্রেনিং দেওয়া হবে। কিসের ফল এটা? ধর্ম নিরপেক্ষতার ফল। এই ধর্ম নিরপেক্ষতার ফলে, ব্যভিচারের ফলে এবং আমভাবে ব্যভিচার ব্যাপক হওয়ার ফলে নানা রকম যৌন রোগ আসছে, যৌন রোগ আসছে। তার মধ্যে আপনারা বিশেষ খুব বড় রোগের নাম শুনেছেন, এইডস, যে রোগের একমাত্র ফল হল মৃত্যু। এখনো পর্যন্ত সেরকম ওষুধ উঠেনি, যে এটা আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যে জাতির মধ্যে ব্যভিচার ব্যাপক হবে সেই জাতির মধ্যে এমন রোগ আল্লাহ আনয়ন করবেন যে রোগ তাদের বাপদাদাদের যুগে ছিল না। নতুন নতুন রোগ আসবে, এইডস বলে কোন রোগ আগে ছিল না, নতুন এসেছে। আবার যে কত রকম করোনা, এইচভিয়ান, কি কি সব, ওই যে যাকে বলে যাকে ইনফ্লুয়েঞ্জা, খিনজির, ইনফ্লুয়েঞ্জা ফয়ুর আর কি কি সব বলছে আরবিতে, এই সমস্ত নতুন নতুন রোগ আসছে, নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন ব্যভিচারের ফলে। ধর্ম নিরপেক্ষতার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে কি, আত্মহত্যা বেশি হবে, আত্মহত্যা বেশি হবে। আপনি বর্তমানে শুনেছেন অর্থনীতির কারণে কত লোক আত্মহত্যা করছে, অর্থনীতির কারণে, টাকা পয়সার অভাবে, তারপরে আপোষে দ্বন্দ্বের ফলে আর অবাধ মেলামেশার ফলে, অবৈধ প্রণয় ও প্রেমের ফলে কত আত্মহত্যা ঘটছে। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ফল। সুতরাং ইউরোপের লোকেরা যা আমরা দূর থেকে ভাবছি, দূর থেকে সর্ষে ক্ষেত দেখলে মনে হয় ফুলে সাদা খুব ঘন, কিন্তু কাছে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে তারা আসলে সুখে নেই, শান্তিতে নেই। আমরা যে দূর আকাশে তাকিয়ে দেখছি উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু তার পিছনে আছে বড় অন্ধকার। প্রত্যেক চাঁদ যে চাঁদ উজ্জ্বল হয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, সেই চাঁদের পিছনে আছে বিশাল অন্ধকার, সেটা আমরা খেয়াল করি না। যে ইউরোপকে আমরা উন্নত দেখছি, সেই ইউরোপ কিন্তু সুখে নেই, শান্তিতে নেই। তাদের মধ্যে এত অশান্তি আছে যেটা কাছে না গেলে, আপনার পত্রপত্রিকা না পড়লে, তাদের রিপোর্ট না পড়লে আপনি বুঝতে পারবেন না। সুতরাং তাদেরকে দেখে তারা মনে করছে যে তারা খুব উন্নত, অথচ তারা ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়াহুমা আনিল আখিরাতিহুম গাফিলুন। তারা পার্থিব্য জগতের পার্থিব্য সবকিছু জানে, হয়তো অনেক কিছু জানে, অনেক কিছু জানে না, আর আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন। কিন্তু মুসলমানরা যেমন দুনিয়া জানে, তার থেকে বেশি আখিরাতকে চেনে। দুনিয়ার জিন্দেগি খুবই কাছে, আখিরাতের জিন্দেগি হচ্ছে বড়। সুতরাং কথা অনেক আছে, কথা হয়তো সব সম্পূর্ণ শেষ করা যাবে না। ব্যাস, তো এখন বলে যায় যে ধর্ম নিরপেক্ষতা যে মুসলমানদের মাঝে প্রচার করা হচ্ছে, তার পদ্ধতি কি, যাতে আপনি সতর্ক হতে পারেন। নম্বর এক, আগেই বলেছি, স্কলারশিপ দেওয়া হচ্ছে, ইউরোপে পাঠানো হচ্ছে, ধর্ম নিরপেক্ষ দেশে পাঠিয়ে মগজ ধোলাই করা হচ্ছে। নম্বর দুই, মুসলমান দেশকে আগ্রাসন করা হচ্ছে, ধর্ম নিরপেক্ষবাদীরা বাইরে থেকে এসে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান আগ্রাসন কে করেছিল, ইংরেজরা। তারা এককালে আগ্রাসন করে তারা খ্রিস্টানিটি, তার খ্রিস্টান ধর্ম প্রচার করে গেছে, এবং সবশেষে সেখানে অমুসলিমদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করে গেছে। এবং আরবের দেশেও বহু আরব, যেমন তিউনিস, জাজায়ের, এসব দেশেও ওই ফ্রান্স ট্রান্স এসে আগ্রাসন করে তাদের মাঝেও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করে গেছে। আপনার ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে এবং পাশ্চাত্যের ব্যাপারে বিভিন্ন বই পুস্তক লিখিয়ে নেওয়া হচ্ছে, পত্র পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ লেখানো হচ্ছে, এবং মুসলমান লেখক দিয়ে লেখানো হচ্ছে। ইসলামের বিরুদ্ধে বই কাকে লেখাচ্ছে, কাকে দিয়ে লেখাচ্ছে? মুসলমান দিয়ে। সালমান রুশদি, হ্যাঁ, তসলিমা নাসরিন, কি সুন্দর নাম, ফাইন ফাইন, ফুলের মতো নাম। এই সমস্ত লেখকরা যখন মুসলমানদের বিরুদ্ধে লিখছে, তখন তারা পশ্চিম থেকে টিকিট পাচ্ছে, পূর্ব থেকে ভিসা পাচ্ছে, আহলান ও সাহলান পাচ্ছে, মারহাবান পাচ্ছে, টাকা পাচ্ছে, পয়সা পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, তারা কত নাম পাচ্ছে, মুসলমান দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লেখাচ্ছে, কাঁটা দিয়ে কাঁটা তুলছে, লোহা দিয়ে লোহা কাটাচ্ছে। এ হচ্ছে পদ্ধতি, ধর্ম নিরপেক্ষতা ছড়ানোর কেমন পদ্ধতি। তারা বলছে যে যদি মৌলবাদী আছে, এই মোল্লারা যদি রাজত্ব হাতে নেয়, তাহলে তো বুঝতেই পারছি যে আমাদের অবস্থা কি হবে, না বেপর্দা থাকবে, আর না যৌন স্বাধীনতা থাকবে, আর না মেয়েরা তারা ভাবছে এটা যে মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না, বোকা, তারা বুঝতে পারে না। কে বলছে মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না? দেখতে পাচ্ছ না হজ উমরায়? তখন তো কই উদাহরণ দিচ্ছ না। তারা তাদের ভয় হচ্ছে যৌন স্বাধীনতা হারিয়ে যাবে, তারা পার্কে গিয়ে আর জোড়াজড়ি করে বসতে পারবে না, সমুদ্র সৈকতে গিয়ে আর জোড়াজড়ি করে বসতে পারবে, এই ভয়টা হচ্ছে তাদের। এই জন্য মুসলমান দিয়ে মুসলমানের বিরুদ্ধে লিখে নিচ্ছে, এরা ব্যাপক প্রচার চালাচ্ছে। তারপরে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হচ্ছে, স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে, মিশন প্রতিষ্ঠা করা হচ্ছে। আর সেই সমস্ত স্কুল মিশনে কিসের ট্রেনিং হচ্ছে? ধর্ম নিরপেক্ষতার ট্রেনিং। এনজিওর মাধ্যমে, মিশনের মাধ্যমে, এমবিসি স্কুলের মাধ্যমে, রেড ক্রসের মাধ্যমে সেখানে যুবতী যুবতী মহিলাদেরকে রেখে তারপরে ট্রেনিং দেওয়া হচ্ছে যুবকদেরকে। তারপর আপনার বিভিন্ন ক্লাবে সেখানে ট্রেনিং হচ্ছে, তারপর ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। হ্যাঁ বলতো, আল্লাহকে আল্লাহ কি দিতে পারে? ছোট ছোট, হ্যাঁ আল্লাহ অনেক কিছু দিতে পারে। না কই, আল্লাহ কাছে চকলেট চাও তো? বলতো আল্লাহ একটা চকলেট দাও, আল্লাহ একটা চকলেট দাও। হ্যাঁ চোখ বন্ধ করো নি, বললো আল্লাহ একটা চকলেট দাও, দেখো কেউ চকলেট পেয়েছে কিনা। বলছে না পাইনি। বলছে বেশ চোখ বন্ধ করো নি, বলো আপা একটা চকলেট দাও, আপা একটা চকলেট দাও। তারপর ছেলেরা বাচ্চারা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা চোখ বন্ধ করে বলছে আপা একটা চকলেট দাও, তখন আপা একটা করে চকলেট হাতে দিয়ে দিচ্ছে। তারপর বলছে বলো আল্লাহ দিল না আপা দিল? বলছে আপা দিল। তাহলে আল্লাহ আছে না নেই? বুঝতে পারলেন? এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে যে আল্লাহ বলে কেউ নেই। দেখো আল্লাহ তোমাদের, আল্লাহর কাছে চাইলে, তোমরা বলছো আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়, একটা চকলেটও দিতে পারলো না, কিন্তু আপা তোমাদের হাতে চকলেট ধরিয়ে দিল। আসের কেন ওসব বিশ্বাস? শোনো, মানুষই হচ্ছে আসল, মানুষের কাছে সব পাওয়া যায়, জীবের মাঝেই সব কিছু আছে ইত্যাদি বলে তারা ট্রেনিং দিচ্ছে। বুঝতে পারছেন? যেমন স্কুলে কথায় কথা বেরিয়ে যায়, স্কুলে এক মাস্টার বলছে যে জিনিসকে দেখা যায় না তার অস্তিত্ব নেই। মুসলমানদের মাঝে বলছে যে জিনিসকে দেখা যায় না তার অস্তিত্ব নেই। বলতো তোমরা আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়? যদি আল্লাহকে দেখা না যায় তাহলে আল্লাহর অস্তিত্ব নেই। তখন একজন মুসলমান ছাত্র, জ্ঞান বুদ্ধি তত ছিল না, সে বলছে স্যার আমার একটা কথা আছে। কি স্যার, কি বলো? তো বলছে স্যার আপনার কি জ্ঞান আছে যে জিনিস দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই? স্যার আপনার জ্ঞান তো দেখা যায় না, সুতরাং আপনার জ্ঞানেরও অস্তিত্ব নেই। বুঝতে পারলেন? কথায় কথায় দেখবে কিভাবে ট্রেনিং দেওয়া হয়, স্কুল কলেজ বা যেগুলো মিশন আর কি, সেগুলো আল্লাহ নেই এই বিশ্বাস শেখানোর জন্য, যে জিনিস দেখা যায় না তার অস্তিত্ব নেই। এ বলছে আপা চকলেট দিল তোমাকে, আল্লাহ যখন দিল না তখন আল্লাহ আবার কি? এইভাবে ট্রেনিং দিয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষতা, ধর্মহীনতা স্কুল কলেজে শেখানো হচ্ছে। ইংলিশকে সারা বিশ্বে প্রসার করা হচ্ছে, ইংলিশ হচ্ছে এখন প্রথম ভাষা, তাই না? অর্থাৎ আরবেও দেখেন ইংলিশ প্রথম ভাষা, আমাদের দেশেও দেখেন ইংলিশ প্রথম ভাষা। আর যারা ইংলিশ শিখেছে তারাই হচ্ছে জাতে জাতে ওঠা লোক, আরবি শিখা লোক মোল্লা মুন্সি ভিন্ন। আর যারা ইংরেজি শিখেছে, দুপাতা ইংরেজি পড়ি বাস, তারাই হবে রাজনীতির নেতা, তারাই হবে সবকিছু। বুঝতে পারছেন? ইংরেজি এখন ভাষা, আর তাদের সেই ইংরেজির মাধ্যমেই শেখানো হচ্ছে সবকিছু, ট্রেনিং দেওয়া হচ্ছে সবকিছু। আর বুঝতেই পাচ্ছেন যে এই এই ধরনের এইভাবে ভাষার মাধ্যমেও আপনাদেরকে শেখানো হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আর স্কুল কলেজে বলাই হচ্ছে, স্কুল যে আপনার সিলেবাস তৈরি করা হচ্ছে সেই সিলেবাসে আছে ধর্ম নিরপেক্ষতা। তারপরে আপনার যে দেশে পাঠানো হচ্ছে পড়ার জন্য, যেটাকে স্কলারশিপ বলছে, সেখানে শিখে আসছে ধর্ম নিরপেক্ষতা। মাদ্রাসা, বাইরের স্কুল, এমবিসি স্কুল ইত্যাদির মাধ্যমে শেখানো হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তারপরে আপনার এই যে বিভিন্ন টকশোয়ে বা বিভিন্ন টিভি সেন্টারে বা বিভিন্ন নেটে শেখানো হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, একই কথা বারবার বলতে হচ্ছে, যেহেতু বুঝতেই পাচ্ছেন যে আমাদের মধ্যে ধর্ম নিরপেক্ষতার প্রভাব এত বেশি হয়েছে। এবং তারা দাবি করছে নারী পুরুষ সমান, আর এই নারী পুরুষ সমানের দাবি শুধু আজকাল না, আমাদের জাতীয় কবি প্রথমেই আগে থেকেই তারা বলে গেছেন এবং নারী পুরুষ সমানও দাবি করে গেছেন সাম্যের গান গায়। আমার চোখকে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, পাশ্চ ফিরিয়া শুইয়েছেন আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর, সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো আসিল নারীরা আসিল দাসী, বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও উঠিয়েছে ডঙ্কাবাজি, নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে, যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তার কথা আমাদের জাতীয় কবি নজরুলের কথা, নারী পুরুষের কোন ভেদাভেদ নেই, উভয়ই সমান। এটা কি ইসলাম বলে? ধর্মনিরপেক্ষতার মূল, ধর্মনিরপেক্ষতা এসে নারীর নামে এই কবিতা লিখে বলছে কি, যে আজকে নারীর প্রতি অত্যাচার করলে এখন পুরুষরা কি আছে, নেতা আছে, আগামীতে দেখবে নারীরা নেতা হয়ে গেছে। তো হয়েছে, তাই পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। কেন পাল্টে গেছে? যেহেতু ধর্মটাই কি তোমরা পাল্টে নিরপেক্ষ করে দিয়েছ, এই জন্যেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদাল্লাহ বিহি বাদাকুম আলা বাদ লিরিজালি নাসিবুম মিম্মা কাসাবু ওয়ালিনিসাই নাসিবুম মিম্মা কাসাবন, তোমরা এক অপরের মর্যাদার কামনা করো না। পুরুষকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, নারীকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, পুরুষকে এক ধাপ বেশি মর্যাদা দেওয়া হয়েছে। তো কোন নারীর জন্য উচিত নয় সেই মর্যাদা কামনা করা, এটা আল্লাহ তাআলার দান। কিন্তু মানুষ বলছে না আমরা ভাগাভাগি করে নেব। সুতরাং যদি ধর্মনিরপেক্ষতা আমরা বরণ করে নি আর করতে বাধ্য হচ্ছি, আর তার জন্য গণতন্ত্রকে আমাদের মাঝে বেশি ভাগ প্রচার করা হচ্ছে, গণতন্ত্র গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্র চাই, রাজতন্ত্র হারাম বলছে ওরা, ওরা বলছে রাজতন্ত্র হারাম গণতন্ত্র আনছে, তার মানেই জানছে গণতন্ত্র মানে কি, যার ভোট বেশি তারই গদি, তাই না? এখন যদি দেশের অধিকাংশ মানুষ পাগল হয়, গদি কার হবে? পাগলের। দেশের অধিকাংশ মানুষ যদি ফাসিক হয় তো গদি কে পাবে? ফাসিক পাবে। এই জন্য গণতন্ত্র জানছে পৃথিবীর মধ্যে বেশি সংখ্যক মানুষ কাদের, ভালোদের না খারাপদের? যতই ভালো দেশ হোক, যতই ধর্মিক দেশ হোক, সেই দেশের মধ্যে বেশিরভাগ মানুষ ধার্মিক না বেশিরভাগ মানুষ অধার্মিক? বেশিরভাগ মানুষ অধার্মিক, আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গাতে সাক্ষ্য দিয়েছেন। সুতরাং বেশিরভাগ মানুষ যদি খারাপ হয় তাহলে গণতন্ত্রের মাধ্যমে যে লোক নেতা হবে, রাষ্ট্র নেতা হবে, সে খারাপ হবে না ভালো হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। যেমন লোক সংখ্যাগরিষ্ঠতা সেই রকমই নেতা হবে। এই জন্য এরা মাথা চিন্তা ভাবনা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে সারা বিশ্বে, এমনকি যে আরবের যে সমস্ত রাষ্ট্রে গণতন্ত্র পদ্ধতি নেই, পশ্চিম থেকে সাহায্য দিয়ে, পশ্চিম থেকে উস্কানি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হচ্ছে। কেন? তারা জানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে পরে ইসলাম কোনোদিন রাষ্ট্রে আসতে পারবে না, রাজনীতিতে আসতে পারবে না। এই জন্যই ইসলামকে যখন প্রথম তুলে দেওয়া হয় ইউরোপের মাধ্যমে, তুর্কিস্তান যে ওসমানী খেলাফত তুলে দেওয়া হলো, কামাল পাশা মনে আছে, আতাতুর্ক কামাল পাশা, তখন তার গুণগান গেয়ে আমাদের জাতীয় কবি বলেছিল কামাল তুনে কামাল কিয়া ভাই, কামাল তুনে কামাল কিয়া ভাই। আমাদের নজরুল এটাকে পছন্দ করেছিল, ইসলামী খেলাফত পছন্দ ছিল না, মোল্লাতন্ত্র পছন্দ ছিল না, তাই কামাল তুনে কামাল কিয়া ভাই জাতীয় কবি নজরুলের প্রশংসা। বিশ্বকবি রবি ঠাকুরের আরতি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, চণ্ডীদাস লালন ফকির কবির প্রভৃতি এই সমস্ত কবিদের যে সমস্ত বাণী আছে পড়লেই আপনারা জানবেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, খ্রিস্টান সব এক, সব সমান। অতএব ধর্ম রাষ্ট্র থেকে দূর করে দাও, ধর্ম মানুষের মাঝ থেকে দূর করে দাও, এটাই হচ্ছে আসল কথা। এটাই আমি আপনাদেরকে বলি শেষকালে, ধর্মনিরপেক্ষতা যে আসল মানে বললাম, কি বললাম? ধর্মহীনতা। কিন্তু আমরা যে মানি, যারা আমরা ধর্মনিরপেক্ষতা করি, তারা কি সবাই এই মানেতে ব্যবহার করি? না। প্রথম নম্বর মানে হচ্ছে ধর্মহীনতা মানে ধর্ম বলে কিছুই নেই, কোনো ধর্মই পালন করা যাবে না, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। যদি কেউ এই বিশ্বাস করে তাহলে পরে সে মুসলমান থাকবে, সে মুসলমান থাকবে, সে মুসলমান থাকবে না। নম্বর দুই, ধর্মনিরপেক্ষ মানে সব ধর্ম সমান, সব ধর্মই সত্য। খেয়াল করবেন, সব ধর্ম সমান, সব ধর্মই সত্য। ইসলাম আসার পরেও সব ধর্ম স্বস্থানে সত্য আছে, যে কোনো ধর্মের অনুসারী হয়ে বেহেস্তে বা স্বর্গে যাওয়া যাবে, সব নিজের ধর্ম পালন করো সবাই বেহেস্ত পাবে। যদি কেউ এই রকম বিশ্বাস রাখে মুসলমান থাকবে, মুসলমান থাকবে না। কেন? কেন? যেহেতু আল্লাহ বলছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন হল আল্লাহর কাছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অবলম্বন করবে, গ্রহণ করবে, কেয়ামতের দিনে আল্লাহ তার কাছ থেকে তা গ্রহণ করবেন না, আর সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইসলামই হচ্ছে দিন। সুতরাং সব ধর্ম সত্য না। কোন ধর্ম সত্য? কেবলমাত্র ইসলাম ধর্ম সত্য। এসেছিল আগে ইসলামের নামে যে ধর্মগুলো এসেছিল চলে গেছে। ইসলাম আসার পর সব, সূর্য ওঠার পর সমস্ত তারা কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছে। সূর্য এখন শুধুমাত্র ইসলাম। আকাশে যদি সূর্য থাকে সেটা হচ্ছে ইসলাম। ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং শেষ ধর্ম। সুতরাং যদি কেউ বলে যে আমরা মনে করি সব ধর্ম সত্য, তাহলে কিন্তু ভুল হবে, সে কিন্তু মুসলমান থাকতে পারবে না। নম্বর ৩, ধর্ম নিরপেক্ষ মানে ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক আছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, মনোনীত ধর্ম হল ইসলাম। তবে ধর্ম বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি নেই, সাম্প্রদায়িকতা নেই। অন্য ধর্মাবলম্বীদের পাশে শান্তিতে বসবাস করা দরকার। অন্য ধর্মের লোকেদের সাথে আমরা বাস করব, কিন্তু ওদের ধর্ম ঠিক না, পাশাপাশি শান্তিতে বাস করব, অন্য ধর্মকে গালি দেব না, নিজের স্বকীয়তা বজায় রেখে অপরকে হেদায়তের পথ দেখিয়ে সব লাভ করতে ভুল করব না। যদি তো এই বিশ্বাসে ধর্ম নিরপেক্ষতা করে, ধর্ম নিরপেক্ষতা মানে কি, আমরা কোনো ধর্মের জন্য বাড়াবাড়ি করব না, একসঙ্গে পাশাপাশি বাস করব। এমন বহু লোক আছে যারা এই বিশ্বাসে ধর্ম নিরপেক্ষতা পার্টি করে থাকে। এমনও কমিউনিস্ট পার্টির নেতা আছে যে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, পাশাপাশি নামাজ পড়ে না? পড়ে না। তাকে আপনি কাফের বলবেন, অমুসলিম বলবেন? না। তেমনি যদি কোনো মানুষ ধর্ম নিরপেক্ষ কোনো পার্টিকে ভোট দেয় কিংবা ধর্ম নিরপেক্ষ কোনো পার্টিকে সমর্থন করে, আল্লাহ তুল তাকে নাস্তিক কাফের বলবেন, এটাও আপনার জন্য জায়েজ না। কারণ তাকে জানতে হবে, তাকে বুঝাতে হবে সে কোন অর্থে ধর্ম নিরপেক্ষ বলছে। সে কি ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন বলছে? যদি তাই হয় তাহলে মসজিদে আসে কেন? যদি বলে মোনাফেক, প্রমাণ করো। প্রমাণ করার পর আপনি তাকে মোনাফেক বলতে পারবেন অথবা নাস্তিক বলতে পারবেন, তার আগে না। ধর্ম নিরপেক্ষতা আরেকটা মানে, যেমন বর্তমানে প্রচলিত, সেটা হচ্ছে রাজনীতিতে ধর্মের স্থান নেই। ধর্ম আছে, ধর্ম সবার নিজে নিজের, কিন্তু রাজনীতিতে ধর্মের স্থান নেই। অথচ রাজনীতিতেও ধর্ম আছে, আপনারা জানেন ইসলামে সমস্ত নীতিতেই ধর্ম আছে। আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, অন্য আয়াতে ফাউলাইকা হুমুল যালিমুন, অন্য আয়াতে ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী চলে না, রাষ্ট্র পরিচালনা করে না, সে হয় জালেম না হয় ফাসেক না হয় কাফের। এই জালেম ফাসেক কাফের মানে কি, পার্থক্যটা কি? তার হৃদয় হিসাবে, তার অন্তর হিসাবে পার্থক্য বোঝা যাবে যে সে কোন বিশ্বাসে, কোন বিশ্বাসে সে ধর্ম নিরপেক্ষতাটাকে নিচ্ছে। এই যে তফসিল বললাম, এই তফসিলের যে কোনো হয় সে মুসলমান থেকে খারিজ হয়ে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আর না হয় খারিজ না হলেও সে ভুল পথে থাকবে, হয় জালেম হবে না হয় ফাসেক হবে, আর না হয় সে কাফের হয়ে যাবে। এখন কয়েকটা কথা ধর্ম রাজনীতি সম্পর্কে বলে আমি শেষ করব। ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে যারা নেতা সাজে, রাজনীতি করে, ভোট নেয় ইত্যাদি, তাদের কথা বলছি। নেতা হলে আগে অভিনেতা হতে হবে, কথা ঠিক না বল? অভিনেতা অভিনয় না করলে আপনি ভোট পাবেন না। যার মধ্যে কোনো নীতি নেই তার নাম হল রাজনীতি, ঠিক আছে? চার্লস চার্চিল বলেছেন, একদা আমি এক সমাধিক্ষেত্রে পাশ দিয়ে পার হওয়ার সময় দেখি একটি সমাধির উপরে শ্বেতপাথরে খোদাই করে লেখা আছে রাজনৈতিক মহান নেতা ও নেককার অমুক সাহেবের কবর। কবরের উপর নাম লেখা থাকে অনেক সময়, তো প্রশংসা করে লিখেছে রাজনৈতিক মহান নেতা ও নেককার। বুঝতে পারছেন, দুটো একসঙ্গে, রাজনৈতিক মহান নেতা ও নেককার অমুক সাহেবের কবর। উনি বলছেন আমি অবাক হয়ে ভাবলাম একটি কবরে কি দুটো লোককে কবর দেওয়া হয়েছে? তার মানে সে রাজনৈতিক মহান নেতা হবে আবার ভালো লোকও হবে, এটা তো হতেই পারে না। এ হচ্ছে রাজনীতি বর্তমান, কোন সমস্যা ছাড়া চিন্তা আসে না, যাবতীয় সুখ সম্ভার দিয়ে সমৃদ্ধ করে নানা রং তামাশা দিয়ে সময়কে ব্যস্ত রাখতে পারলে আর সুচিন্তা আসবে কোথেকে? মানুষের কর্মক্ষেত্র তৈরি করো, ধর্ম নিরপেক্ষতা রাজনীতি, রাজনীতি শোনেন, মানুষের কর্মক্ষেত্র তৈরি করো, বেকারদের জন্য বিভিন্ন রংমহল খেলার সামগ্রী ও সুযোগ আয়োজিত করো, বাড়িতেও প্রবিষ্ট করো নানা চিত্তরঞ্জনের সামগ্রী, টিভি ইত্যাদি, তাহলেই তারা তোমার বিরুদ্ধে কোনো চিন্তাই করবে না নিজেদের জন্য কোনো সুচিন্তা। এই হল বর্তমানের ধর্ম নিরপেক্ষ রাজনীতি। যদি চান আপনি গদিতে বসে থাকবেন, তাহলে মানুষকে ভুলিয়ে রাখেন, কুত্তা ঘেউ ঘেউ করছে রুটি ছড়িয়ে দেন, চুপ করে থাকবে, সারাদিন কাজে লাগিয়ে রাখেন, সারাদিন কাছে যখন ঘরে আসবে তখন দেন সুন্দর চিত্ত বিনোদনকারী যন্ত্র, টিভিতে বসলো খালাস, ওই জলসাছে এক জায়গায় বৈঠক আছে, চলো না হুজুর, টাইম পায় না, কফিল খারাপ হুজুর, আবার যাচ্ছেন তখন দেখছেন তো ওই টিভিতে লেগে আছে তাস খেলছে, কি ব্যাপার হুজুর, টাইম কাটে না, কি করব, টাইম পাস হয় না। কেন কালকে বলছেন টাইম পান না, যেতে পারবেন না, আজকে আবার আপনার টাইম পাস হয় না, এত টাইম আছে যে আপনার পাসই হয় না, এই যে বন্যার পানি জমে গেলে পাস না হলে কি হয় বুঝতে পারছেন, তোর কাছে এত টাইম পাসই হয় না, তাই টিভি দেখে পাস খেলে পাস করতে হয়। আর যখন ইসলামের কথা বলা হয় চলো একটা বৈঠকে যাবো, তোমার হুজুর টাইম পায় না, এই দ্বিমুখী কথা বলে থাকে কেন বুঝতে পারছেন, যেখানে মানুষের পেটে খাবার থাকে না সেখানে আইন মান্য হয় না, আর যেখানে আইন মান্য হয় না সেখানকার মানুষের পেটে খাবার জোটে না, বুঝতে পারছেন, আইন চাই তবে পেটে খাবার আসবে, আর পেটে খাবার না থাকলে পরে আইন মান্য হবে না। ধর্ম নাতা রাজনীতি, সমাজের মানুষকে যৌন সুখ ভোগ দাও, যৌন চেতনা প্রখরতর করো, মানুষ কাজ করে খাক, যার কাজ নেই তার রুটি নেই, তাহলে রুজি রুটি ও যৌন চিন্তায় সে আর ধর্ম চিন্তায় মন দেবার সুযোগ পাবে না। মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে আনার পদ্ধতি দেখুন, মানুষকে কাজ দাও, কাজে কাজে ব্যস্ত রাখো, আর রুডি আর যৌন চিন্তা, যৌন বা সাচারি দিকে উলঙ্গ নারীর ছবি দাও বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, নেটের মাধ্যমে আর টিভির মাধ্যমে, খালি নোংরা অশ্লীলতা, নারী নিয়ে ব্যস্ত থাকতে দাও, প্রত্যেক যুবক যুবতী নিয়ে ব্যস্ত থাক, কলেজে যাক, নাইট কলেজে যাক, তারপরে বিভিন্ন ফাংশনে যাক, শুধু নারী আর নারী, যখন নারী আর যৌন চিন্তা, আর ওদিকে সারাদিন কাজের ব্যস্ততায় চাকরির ব্যস্ততায় থাকবে, তখন সে আর ধর্ম চিন্তা করতে পারবে না। মসজিদের মোকাবেলায় বিভিন্ন থিয়েটার, সিনেমা হল, রঙ্গমঞ্চ ব্যবহার করো, পত্নীর মোকাবেলায় উপপত্নী বেশ্যাদের সুযোগ সৃষ্টি করো, আকিদার মোকাবেলা করো চিন্তা শক্তি স্বাধীনতা ও ধর্ম নিরপেক্ষতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা দিয়ে, মুসলিম যুবশক্তি ও প্রতিভার মোকাবেলা হোক বিলাস দেশন দিয়ে, কর্মশিল্পীদের মোকাবেলা করুক বিভিন্ন রঙ্গশিল্পীরা, আর যদি মুসলমানদের মধ্যে কোন একটা বড় মর্যাদা বড় আলেম হয় তাকে কোন পুরস্কার দেওয়া হয়, কিন্তু যদি কোন বড় অভিনেতা হয়, বড় গায়ন গানের শিল্পী হয়, বাস সঙ্গে সঙ্গে দেখবেন রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। এ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাজনীতি। রাজনীতির সবচেয়ে বড় জুয়া খেলা, বুলেটের চেয়ে ব্যালট অনেক বড় শক্তিশালী, আব্রাহাম লিঙ্কনের কথা, বুলেটের চেয়ে ব্যালট মানে ভোট, এ হচ্ছে বড় শক্তিশালী, এ হচ্ছে রাজনীতি। পৃথিবীতে এত ধনসম্পদ নেই যার পরিবর্তে একটি সতলেকের ভোট কেনা যেতে পারে। মানুষের সীমিত জ্ঞান ও শক্তির মালিক, মানুষ সীমিত জ্ঞান ও শক্তির মালিক, মানুষের পেটে পানি জমা, যে পেটে পানি জমে যায় অনেক সময় গর্ভবতী নারীর মতো ফুলে যায়, বিভিন্ন ছিদ্র থাকা সত্ত্বেও পানি বাইর করতে পারে না, এরূপে সে নিজের সমস্যার সমাধান দিতে পারে না, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের সমাধান কি রূপে দিতে পারে? কোন মানুষের সমাধান দিতে পারে না, তার সারা বিশ্বের মানুষের সমাধান কিভাবে দিতে পারে, কে দিতে পারে? একমাত্র সৃষ্টিকর্তা। মহান আল্লাহ বলছেন ওমাক্তারাতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যখন তোমরা কোন মতবিরোধ করবে তো তার মতবিরোধের ফয়সালা কোথায় পাবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, তোমরা যে ইবাদত করছো, পূজা করছো, উপাসনা করছো, নিজে নিজে নাম লিখে নিয়েছো তোমরা এবং তোমাদের বাপদাদারা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা তার কোন দলিল অবতীর্ণ করেননি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব চলবে না, আর কারো ফয়সালা চলবে না, আর কারো হুকুম চলবে না, কার হুকুম চলবে? একমাত্র আল্লাহ তাআলার। আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ, তিনি আদেশ করেছেন যে তিনি ছাড়া আর কারো উপাসনা করবে না, আর কারো আনুগত্য করবে না, আর কারো কথা মতো চলবে না, আর কারো অন্ধভাবে অনুসরণ করবে না, কার আনুগত্য করবে? একমাত্র আল্লাহ। জালিকাদ্দিনুল কাইয়্যিম, এটাই হল মজবুত দিন, এটাই হল সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ গো তুমি আমাদেরকে জানার তৌফিক দাও, আল্লাহ গো তুমি আমাদেরকে মানার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।